الله أكبر الله أكبر بسم الله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أمرا كتاب العلم تكي أرجنا كرتشلم الترغيب والترهيب تكي أرويسوب أحاديثي بيش كرتشي যেগুলো শেখ নাসিরউদ্দিন আলবানী হাসান বসরি সাব্যস্ত করেছেন রহমতুল্লাহ আলাইহ। আজকে যে হাদিসটি প্রথমে পড়ছি তা হলো আবু হুরায়রা কর্তৃক বর্ণিত রিওয়ায়াত রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الدنيا ملعونه ملعون ما فيها الا ذكر الله وما والاه وعالما ومتعلما رواه الترمذي وابن ماجه والبيهقي وقال الترمذي حديث حسن شيخ ناصر الدين الباني رحمه الله عليه বলেছেন হাসান আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি দুনিয়া মালউনা মালউন বুঝেন অভিশপ্ত মালউন মা ফিহা এর ভিতরে যা আছে তা অভিশপ্ত যে দুনিয়া কোনো ইজ্জত দিত তবে শুনেন তবে মওজুদ আছে إلا ذكر الله تبع الله ذكر لا إله إلا الله اتكبير وما والا كنبا يرشت شمبر كي تو جاكي چو تعالى بجاء الله ذكر الله ريك التباد الله بدي بدا نمرا جگولي ماني اي شو او بشت تو ايه باهيري الله شكريا دیکھو يقول الحمد لله اپنے حلال کمائی کرچن تمرعننا বুঝলেন ওমা ওয়ালা কারণ আল্লাহর বিধান অনুযায়ী আপনি চলছেন বিয়ে শাদী করছেন হালাল তরিকা মালউন না গরিব মিসকিনকে সাহায্য করছেন মাফি মালউন যারা এগুলো করে না যাদের মধ্যে ঈমান নাই ঈমান নাই আল্লাহর জিকিরের বাইরে যেগুলি ওই সব হচ্ছে মালউন মালউন মানে আল্লাহর রহমত থেকে দূরে ملعونه لعنه ربط وعالما ومتعلما এটা হচ্ছে টপিক আর বিশেষ করে এখানে উল্লেখ করেছেন আলেম আর মুতাআল্লিম আলেম যিনি আলেম আমরা জানি যিনি শিক্ষা লাভ করেছেন আর আরেকজন মুতাআল্লিম যিনি শিক্ষার্থী তো উদ্দেশ্য এখানে কোন শিক্ষার্থী দীন শিক্ষার্থী দুনিয়া শিক্ষার্থী না দীন শিক্ষার্থী দীনি বিষয়ে যিনি আলেম পরিপূর্ণ জ্ঞান রাখেন কোরআন এবং সুন্নাহর জ্ঞান রাখেন বিদআত থেকে দূরে শিরক থেকে দূরে তিনি আলেম আল্লাহর কাছে প্রিয় বান্দা আর এমন ইলম যে ইলমের মাধ্যমে আস্তাগফিরুল্লাহ আল আযীম সে শিরকে লিপ্ত বেদাতে লিপ্ত ওকে কিন্তু শারীরিক দিয়ে আলিম বলা হবে না ও হবে বেদাতি আলিম ওকে কি বলবেন অথবা মুশরিক আলিম ভণ্ড ভণ্ড কত ভণ্ড দেওয়ান ভাই দেখেছেন কি না বলে আস্তাগফিরুল্লাহ আল আযীম আরো কত ভণ্ড কালকে দেখেছি ভণ্ড একটু ধরা পড়েছে এমনি তার নামই হচ্ছে জ্যোতিষ রাজা আপনারা কেউ দেখেছেন জ্যোতিষ রাজা সে এখন সে বলেছে বলছে আমি এখন প্রতারণা করেছি আমি বুঝতে পেরেছি ওগুলা কেউ যেন আমার মতো এরকম কেউ না করে এরকম বলছে সাক্ষাৎকারে আল্লাহ আলম আল্লাহ হেফাজত করুন আলিম আরেকজন হলেন মুতাআল্লিম যিনি ইলিম শিকার জন্য আসেন তাই আমরা সবাই ইনশাআল্লাহ মুতাআল্লিম বলেন ইনশাআল্লাহ আপনারা এখানে এসেছেন দিন শিকার জন্য তাই তো আপনাদের উদ্দেশ্য যেন হয় দিন শিখা ইলিম অর্জন করা অন্য কিছু না যেন না হয় তাই যদি এই উদ্দেশ্য হয় এবারে যদি দুনিয়ার লাইনে ত্রুটি হয়ে যায় তাহলে আপনারা রাগ করবেন যে রাগ করবে তাহলে তার নিয়ত খালিস না ওটা দুনিয়ার জন্য আছে আমি দিনই খেদমত করি যেমন কোরআন শিখাই কোরআন শিখি মুদাররিস আলহামদুলিল্লাহ আগে পিছু পয়সা দিত এখন সরকার পর্যন্ত চলে আসবে ওখানে দেওয়া যাবে না ওর পারমিট লাগবে এই সেই তো আপনি কি বলবেন আমি পড়াবো না আপনি বলুন আমি পড়াবো, আমি ফিসাবিল্লাহ মা আমাকে বলুস আমল জানি, কথা বুঝছেন না? আপনি এখানে আসেন দিন শেখার জন্য, কেউ যেমন দুই একজন হয়তো একটু একটু হারা মিয়া হামজি এরকম পায় না, এখন যদি এটা সেন্টার কর্তৃপক্ষ না দেয় তো তুমি কি সেন্টার ছেড়ে দেবে নাকি না দর্শে আসবে? আলহামদুলিল্লাহ আগে তোমার কাজ করতে পেয়ে গেছি হালকা মিয়া দিয়ে আর একটা কথা বলবো, এখন নাই তুমি দর্শ মুস্তাফের আল্লাহ তৌফিক দান করো আর সেন্টার দিয়ে। আমি যদি সেন্টারে না থাকি হ্যাঁ না আপনি যা বাংলাদেশ যাবো না অথবা পৃথিবীর যে কোনো জায়গায় যদি যাই আল্লাহ আলাম যদি আল্লাহ লিখে রাখে, যদি আমার উদ্দেশ্য শুধু দুনিয়া হয় তাহলে শুধু দুনিয়াই পাবো আখিরাত নাই। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুন। আমার কথা বলছি আপনারও ওই রকম, আমি যাই মসজিদে সালাত, আমি দেখেন নির্দিষ্ট কোনো ইমাম না কোনো মসজিদের, কিছুদিন ওখানে ইমামতি করেছি বলে নির্দিষ্ট কোনো ইমাম না, ইমাম নাই সবাই আমাকে সামনে দেয় বিশেষ বিশেষ মসজিদগুলিতে, বেশ মসজিদে বেশিরভাগ যারা আমাদের চিনি আর কি আনাতো কতদিন এখানে বিভিন্ন জায়গায় আশপাশে নামাজ পড়িয়েছি, সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ সব বিভিন্ন জায়গায় এখানে পড়েছি ওখানে পড়েছি বা বারবার পড়াই, কেউ কোনো কোনো ইমাম একটা দিন বলে না ভাললি সই হাদি বুঝতে পারছি, আচ্ছা সে বেতন পায় না উচিত কিনা তার হ্যাঁ জোজাকাল্লাহ হ্যাঁ মানে আমি ঠিক করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন বলে না আমি আপনাদের এরকম থাকা দরকার। আমার পবিত্রতা বর্ণনা করছি না, কত জায়গায় আমার করেছি এক জায়গায় দুজন অনেক জায়গায় কেউ কেউ কিন্তু ভালো আছে, আমি বলে আমার দরকার নাই সে বলে তোমাকে নিতে হবে এটা তোমার হক। একটা লোক গত বছরের দুই মাস সপ্তাহ পড়িয়েছে না জানি না আমার প্রায় দুই মাসের মতো শুধু ফজর নামাজ, আমি বলি আলহামদুলিল্লাহ বুঝছেন আমার বাসার কাছে তো হেঁটে বেঁটে যেন ওইখানে আমি নামাজই পড়ি, পরে দেখি এনে কিছু হারিয়া আমি বলি এটা কিন্তু আমি তো কল্পনাই করিনি আমার ভিতরে এটা নাই, বললাম সে তার অপারেশন হয়েছে হাঁটুতে অপারেশন চিদ্দা, তখন মহাদ্দিন আমাকে বলছে জাকাল্লাহ তুমি যদি আসো তাহলে ফজরের নামাজটা, আমি বলছি দেহ তোমার আগের মতন আমি সুযোগ পাই না, অনেক সময় মাগরিবের সময় বাইরে চলে যাই এসার সময় তো এখন থাকি না তো এখন এসার সময় হবে না আর বাকি মানে একটা কাজে যদি আপনি বাধা থাকেন তাহলে কষ্ট হয় কাজ সম্পাদন করতে, ব্যাপার পয়সা না আছে বুঝতে পারছেন বলুন না সবার তো শুধু ফয়সা তো আমি আছি এখানে আলহামদুলিল্লাহ হয়তো শেখ আব্দুর রহমানের মসজিদে নামাজ পড়াচ্ছেন এখানে পড়ব এইটি পড়ালাম কিছুদিন পর লেস মানে আমি মা বাবা সে বলতে এটা তোমার হক নীতি হবে তো আলহামদুলিল্লাহ কিছু লোক ভালো আছে আল্লাহ তাকে যেতে ফেলতাম কিন্তু আমার ভিতরে কল্পনাই আসেনি এটা এখানে আশপাশে কতদিন নামাজ পড়িয়েছি বুঝছেন কোন কোন মসজিদ বলবো না আমি আমি বলি আলহামদুলিল্লাহ আজ এর আদিম থাকবে কে আমাদের দিন পাবো আল্লাহ আপনারা সুযোগ পেলে আদান দেন, যদি মনে হয় মাজরা মসজিদ মাজরায় কাজ করেন মাজরা মসজিদ আদান দেন অথবা ইমামতি করেন মনে হয় এটা এটা একটা নিয়ামত তোমাদের জন্য। আচ্ছা এর পূর্বে আমরা আলোচনা করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুয়াজ্জিন যদি আজান দেয় যত লোক তার আজান শুনে এসে সালাত আদায় করবে সবার সম পরিমাণ এক্সট্রা সওয়াব রব্বুল আলামিন মুয়াজ্জিনের আমলনামায় দান করবে। ওই যারা এই কাজ করতে পারে ওরা তো মজবুত, কোনো কোনো ছাত্র আছে আমার আলহামদুলিল্লাহ ওই সোনাই মাজিদ দেখবেন মাশাআল্লাহ যান সবাই তাকে ভালো পায় মাজিদকে আওয়াজ সুন্দর তো সবাই ভালো পায় আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক যে হোক ইল্লা যিকরাল্লাহ ওয়া মা ওয়ালা ওয়া আলিমান ওয়া মুতাআল্লিমা দুনিয়া মালুম অভিশপ্ত দুনিয়ার মধ্যে যা আছে সবই অভিশপ্ত তবে আল্লাহর দিকির আর আল্লাহর দিকির এর সাথে সম্পৃক্ত যা কিছু তা আর বিশেষ করে উল্লেখ করেছেন আলিম আর মুতাআল্লিম আলিমকে যিনি ইসলামী জ্ঞান জ্ঞানে জ্ঞানী আর মুতাআল্লিম বলতে যিনি শিক্ষার্থী। তো আপনারা আমার এখানে কাজ করছেন আলহামদুলিল্লাহ এর সাথে সাথে সাপ্তাহিক দর্শে আসেন অথবা সপ্তাহে দুইবার তিনবার আসেন অথবা দর্শ কোরআন শিখেন, যদি আপনাদের নিয়ত খালিস হয় তাহলে আপনারা সবাই আল্লাহর দরবারে ছাত্র হবেন, বলেন আলহামদুলিল্লাহ। ছাত্র অথবা স্কুলের ছাত্র ওগুলোর প্রয়োজন নেই, আল্লাহর কাছে আপনি সার্টিফিকেট মানে আল্লাহর কাছে। এই যে সার্টিফিকেট এটা ভেজাল হয়ে যায় অনেক সময়, কত বড় বড় সার্টিফিকেট প্রাপ্ত কিন্তু চাকরি পাচ্ছে না আমাদের দেশে, আছে কিনা? আবার দেখা যায় অনেকে চাকরি পাচ্ছে ঘুষ টুস দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, চাকরি দিচ্ছে। আচ্ছা আপনার যে চাকরি মুতাআল্লিম শিক্ষার্থী, এতে কিছু লাগছে না, রব্বুল আলামিনের দরবারে ওই সনদ আপনার রয়েছে, কাল কিয়ামতের দিন আপনি পাবেন, বলেন ইনশাআল্লাহ। আপনার ইজ্জত বেশি কিনা? আবার দেখেন যারা আল্লাহর প্রতি সময় ব্যয় করে, আল্লাহর জিকিরে লিপ্ত থাকে, হালাল কামাই করার চেষ্টা করে, আল্লাহ এদেরকে কিন্তু ভুকা মারে না, কোনো নজির নেই পৃথিবীতে ইনশাআল্লাহ, কোনো নজির নেই, কারণ রিজিকের মালিক তুমি না, তোমার আল্লাহ। তাই দেখবেন রব বলেছেন ওয়াকমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। তুমি তোমার পরিবারকে পরিজনকে সালাতের নির্দেশ দাও আর এরপর তুমি নিজে প্রতিষ্ঠিত থাকো। এই জিনিসটা বুঝবেন, নিজে বলবে আরেকজনকে আর সে নিজেও পড়ে, এরকম নাই যেন না হয় আরেকজনকে বলে আর সে নিজে পড়ে না, আছে না? আল্লাহ কি বলছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, আর এর উপর প্রতিষ্ঠিত থাকো। তারপর কি বলছেন, লা নাসআলুকা রিযকা, আমি তোমার কাছে রিজিক চাই না, লা ইলাহা ইল্লাল্লাহ নাহনু নারযুকু, আমি তোমাকে রিজিক। আগে সালাতের কথা বললেন, তারপর বললেন আমি তোমার কাছে রিজিক চাই না, তাহলে বুঝা গেল সালাত যদি সালাতের মতো হয় রব্বুল আলামিন আমাদের রিজিক, রব্বুল আলামিন তার নিজ পক্ষ থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করে দেবেন। যাদের নামাজ ঠিক নাই, নামাজে যায় রিজিকের জন্য, তো হবে কি, ইবাদত মনে করে আল্লাহর ইবাদত পালন করুক, রবের কাছে চা, এরকম যেন না হয় ওখানে দেখলে কফিল দিবে, বুঝতে পারছেন, অথবা সেন্টার করে দেবো, এরকম হলে তো আর সালাত হবে না, একমাত্র আল্লাহর জন্য। আপনারা এর পূর্বে আলোচনা শুনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একটা লোক আমল করে আল্লাহকে সন্তুষ্টি লাভের জন্য আর নামের জন্য, দুইটা জিনিস, আল্লাহর সন্তুষ্টি আবার নাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, লা শাই, ওর কিছুই নেই, তাহলে যে কোনো আমল করবেন খালিস দিব জিল্লা মাফি নাম। কেউ কেউ কে সদকা দেয়, আমাকে বলা হয়েছে এক ব্যক্তি এরকম করে সদকা দেয় গরিব মিসকিন, অথবা এখানকার কোনো প্রতিষ্ঠানে কাজ করে এখানে বাংলায়, তো সে বলে আমি দেই ঠিকই আছে, আমার নাম নামও উদ্দেশ্য শুধু একটা না, মানুষ বুঝবে আমি এরকম, বলেন সবাই নাউজুবিল্লাহ, এ কিছু পাবে না গুড়ার ডিম পাবি, একদম জিরো, কারণ আল্লাহর ইবাদত হবে খালিস আল্লাহর জন্য। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়াকিমুস-সালাহ ওয়া ইয়ুতুয-যাকাহ ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে তা কি, যে তারা আল্লাহর ইবাদত করবে, তার দীনকে খালিস করে, একনিষ্ঠ হয়, খালিস, একমুখী হয়, একনিষ্ঠ হয়, একমুখী হয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ইবাদত করবে। এটা নয় যে কিছু আপনি খুশ রাখেন আল্লাহ বি খুশ রাখেন, আপনিও সন্তুষ্ট আল্লাহ ও সন্তুষ্ট, না সন্তুষ্ট করবেন একমাত্র আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান, আমাদের সকলের নিয়ত আল্লাহ পাক খালিস, আল্লাহ সেটা আমি বক্তব্য রাখলাম, যদি আবার নিয়ত নির্ভর করতে হলে মুশকিল, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার নিয়ত খালিস রাখে, আর আমি তো দোয়া করছি আল্লাহ আমাদের সকলে নিয়ত যেন খালিস করে, আমি ইবাদত করব, যদি নিয়ত আমার খালিস না থাকে তাহলে এই ইবাদতের কারণে করলাম ইবাদত কষ্ট করলাম আমার জাহান্নাম, জানেন আপনারা হাদিস হাসবুনাল্লাহ। তো এটা আমার আপনার এমনি ভাবে দিনী খেদমত যারা করছেন আন্তর্জাতিক বিশ্বে সারা বিশ্বে ওলামা দুআত দুআত আহলি সুন্নাহ ওয়াল জামাআহ সবাইকে নিয়ত খালিস করা দরকার, সবাইকে আল্লাহ পাক নিয়ত খারিজ করার তৌফিক দান। আমিন। এরপরে হাদিস وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا في اثنتين رجل آتاه الله مالا فسلطه على هلكته في الحق ورجل آتاه الله الحكمة فهو يقضي بها ويعلمها رواه البخاري ومسلم الله رسول صلى الله عليه وسلم كنوا بشيء هنسة لنا طب دوتي بشيء তুমি থেকে হাসাদ অর্থ উলামায়ে কেরাম বলছেন গিবতা, ওই আসল হাসাদ না, মানে উনি যে কাজ করছেন ওইটাও যেন আমিও করি। তো এরকম করা দুটি ক্ষেত্রে জায়েজ। একটা, ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে আর সে তার সম্পদ হক পথে ব্যয় করে, সদকা খয়রাত করে, নিজে খায়, মা বাপকে খাওয়ায়, আত্মীয় স্বজনকে খাওয়ায়, আপনি কি বলেন নিজে খেলেন, এর মধ্যেও সৎকার সব আছে, বলেন আলহামদুলিল্লাহ, যদি আপনার নিয়ত ঠিক থাকে, যদি আপনি নিয়ত আপনার নিয়ত থাকে। আচ্ছা, মা বাপকে খাওয়ালেন, সৎকার সব আছে কিনা, ইস্কার নেই, তবু ওর যে নিয়ত, কেউ যেন এরকম ঠিক আছে, যদি না খাওয়াই তাহলে মানুষ কি বলবে, এরকম দালিম মজুদ বর্তমানে এই জমানায় দেখা যায়, এরকম ভালিম আছে। মাকে খাওয়া এজন্য লোকজন কি বলবে, বাপকে খাওয়া এজন্য, তো সে কিরকম আসলো পৃথিবীতে, কার মাধ্যমে আসলো, মা বাবার মাধ্যমে আসছে, সে শয়তান। এবার মা বাবকে খাওয়াচ্ছে বুঝলেন, অনেক কিছু করেছে, কিছুই করেননি, তুমি গুড়ার দিন জিরো, বলো নাউজুবিল্লাহ, ইনশাআল্লাহ আমার এখানে কোনো মা বাবার নাফরমান নাই, আছে নাকি কেউ, যদি কেউ থাকে তওবা করো, খবরদার মা বাপকে কষ্ট দিও না, ভুল ত্রুটি করেছো আগে ক্ষমা চাও রবের কাছে, সারা দুনিয়া একদিকে আর তোমার আম্মা একদিকে, ঠিক না ঠিক, সারা দুনিয়া একদিকে তোমার বাপ একদিকে। আল্লাহ খবর করো, জুম্মার খতিব খুতবা দিন এই বিষয়ে আমি কিন্তু তার বক্তব্য শুনে এরকম খুব কম কাঁদি, আজকে কেঁদেছি, আবার কথা আলোচনা করেছেন অটোমেটিকলি পানি এসেছে। ইনশাআল্লাহ মা বাপকে খুশি করুন, খবরদার আঘাত দিয়ে কথা বলবেন না, মা বাবা যদি খেয়েও ফেলে তোমার সব সম্পদ তবু তুমি আঘাত দিয়ে কথা বলো, নম্রতার সাথে কথা বলো। আজকে সোনাইয়ায় দরস আছে ইনশাআল্লাহ, সেখানে ওই সুরাতুল ইসরাকে একটি আয়াত তাফসীর পেশ করবো, যারা দূর দূর আছেন ওখানে মনে মনে ভাবলাম ওই ইয়ে থেকে উলই বলবো আজকে ইনশাআল্লাহ তাআলা, মানুষকে স্মরণ করিয়ে দেওয়া উচিত বারবার, কারণ আল্লাহ দেখবেন বাবার কথা বারবার উল্লেখ করেছেন, করেন বারবার আল্লাহ আকবার, তো আমরাও বারবার আল্লাহর ইবাদত করতে বারবার কোরআন কারীম উল্লেখ করেছেন, দেখ কোরআন পড়লে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু হয়ে গেল আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা আসেন, যে ব্যক্তিকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে আর সে হক পথে ব্যয় করে, সদকা খয়রাত করে, মসজিদ নির্মাণ করে, রাস্তাঘাট করে দেয়, গরিবের সেবক, বাস্তবেই সেবক, আর আমাদের দেশে তো সেবা বলতে কিছুই বুঝে না, কিন্তু বুট নেওয়ার সময় এক নম্বর সেবক, ঠিক না, জনসেবক, গরিবের দুঃখী, গরিব বলতে কিছুই বুঝে না, হ্যাঁ, কিন্তু বুটের সময় সবাই গরিবের দুঃখী হয়ে যায়, এরকম যেন না হয়, খালিস দিওয়াজিল্লা দেন, মানুষ দেখুক মা না দেখুক, বরং না দেখিয়ে দেওয়ার ফায়দা বেশি, কেউ দেখবে না গরিব মিসকিন। তবে জাকাতের বিষয় ভিন্ন, ফরজ জাকাত এজন্য দেখা দেখিয়ে দিতে পারে যেন আরো যেসব বড় বড় ধনীরা আছে অথবা ধনীরা আছে যাদের উপর জাকাত ফরজ, ওরা দেখুক সে দেয় জাকাত তো আমি কেন দিই না, এই নিয়তে দিলে সব পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো এক্ষেত্রে আপনার ভিতরে ইজা রাখতে পারে যে এ লোকটি সুবহানা, এটা তো সুবহানাল্লাহ, এটা হাদিস, এই লোকটি আল্লাহর প্রতি ব্যয় করে, তো আমার কাছে তো পয়সা আছে, তো আমি কেউ দিই না, তো সে যা দেয় আমি দেব, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক্ষেত্রে তোমার ভিতরে ঈর্ষা জাগতে পারে, আবেগ জাগতে পারে, সে যা আল্লাহর প্রতি ব্যয় করছে ওইভাবে আমিও দেব, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এর মধ্যে কোনো ইখতিলাফ আছে, আমার যেমন কোনো হানফি জাবি মালিকি আমরি বম্বরি যত আছে আহলে হাদিস আর আহলে সুন্নাহ ওয়াল জামাআহ যাই বলেন, যত নামই বলেন, এক্ষেত্রে কোনো ইখতিলাফ নাই, সামনে আসেন। ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা, ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক শরীয়ত জ্ঞান দান করেছেন, হিকমত দান করেছেন, কোরআন এবং সুন্নাহর জ্ঞান দান করেছেন, আর সে এ অনুযায়ী বিচার মীমাংসা করে। অনুষ্ঠান আপনার কাছে আসতো, আপনি আপনি যদি বিচারপতি হন, সামাজিক বিচার বিচারক আছে না গ্রামে গঞ্জে, ওরা ওই হিসেবে যথাসাধ্য চেষ্টা করবে আর কি করবে, আরেকজনকে শিখায়। অথবা আপনি মুফতি, আপনি মুফতি ফতোয়া দিচ্ছেন, লাযিম কোরআন এবং সুন্নাহ থেকে যে জ্ঞান অর্জন করেছেন ওইভাবে আপনাকে ফতোয়া দিতে হবে। যদি গড়বড় করেন, বংশের টানে ফতোয়া দেন, অথবা দলের টানে ফতোয়া দেন, অথবা গ্রুপের টানে ফতোয়া দেন, এটা হলে কিন্তু হবে না। আপনি হক গোপন রেখেছেন, আস্তাগফিরুল্লাহ আযীম। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু আলজামাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা বিলিজামিন মিন নার আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো ব্যক্তিকে কোনো শরীয়ত জ্ঞান সম্পর্কে প্রশ্ন করা হয়, ইলমি বিষয়ে প্রশ্ন করা হয়, আর সে তা গোপন রাখে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার নাকে আগুনের লাগাম পড়াবে। অতএব আলিম ওলামাদের দায়িত্ব বেশি। গোষ্ঠীর টানে আমি অমুক, আমার অমুক দলের সাথে সম্পর্ক, ওরা ভুল করলেও অনেকে এরকম আছে, আছে না? চাই তুমি আহলে হাদিস হো, চাই তুমি দেওবন্দি হো, চাই তুমি বেরলভি হো, যাই হো, হক পেয়ে গেছ হক গ্রহণ করো, হক পেয়ে গেছ হক গ্রহণ করো না। হয়তো কেউ কেউ আমার এই কথা বলবে, হয়তো কেউ কেউ রেগে যেতে পারে, কেউ আমাদের নাম নিল, সবার জন্য এটা, সবার ক্ষেত্রে এই কথা, এটা কার ফরমান? আমার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তুমি হক গোপন রাখো, তোমার নাকের ডোকায় আল্লাহ পাক কাল কিয়ামতের দিন আগুনের লাগাম পড়াবে। আর এখানে এসছে ওয়ারাজুলুন আতাহুল্লাহুল হিকমা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা, ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক শরীয়ত জ্ঞান দান করলেন, হিকমত দান করলেন, কোরআন এবং সুন্নাহর জ্ঞান দান করলেন, আর সে কি করে, এ অনুযায়ী বিচার মীমাংসা করে, ফয়সালা দেয়, ফতোয়া দেয়, মানুষকে জানায়, আর কি করে, ওই আলেম আর লোকজনকে শিখায়। তাই আপনি যা শিখলেন আরেকজনকে শিখাবে, এমনি বসে থাকলে হবে না। বলবেন না এখানে যারা শুধু মুদাররিস, ওরাই হাফিজ ইব্রাহিম আর মামুন আর হানিফ, অথবা আরো যারা আছে মুদাররিসিন, ওরাই ওদেরই ডিউটি। হ্যাঁ না, এটা হয় না, সবারই ডিউটি, আমারও ডিউটি, আপনারও ডিউটি, আমরা সবাই দিন দিন প্রচার করবো বলেন ইনশাআল্লাহ। কারণ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আননি ওয়ালাও আয়া, তোমরা একটি বাক্য হলেও আমার পক্ষ থেকে প্রচার করো। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যা জানেন হক হক বলবেন, না জেনে কিছু বলবেন না। কিন্তু এটা আরেকটা জিনিস, মশলা জানেন না, কেউ কেউ আছে, হ্যাঁ কোন কোন সময় এরকম হয়, আমাকে প্রশ্ন করেছে আরেকজন উত্তর দিয়ে দে, হয় না এরকম? প্রশ্ন করলো আমাকে, সেদি উত্তর। এক নম্বর, তুমি মশলা জানলেও তুমি বলবে না, খামোশ, কারণ প্রশ্ন তোমাকে করা হয়নি, আমাকে করা হয়েছে, ঠিক না? দুই নম্বর, তুমি যদি জানো, তোমার উপর যদি তার বিশ্বাস থাকে, তোমাকে জিজ্ঞেস করতো, আমাকে কেন জিজ্ঞেস করে? এটা হলো আদবের উল্টা। আর দুই নম্বর কথা, তুমি হয়তো জানোই না, এমনি হ্যাঁ কি বলে এমনি ফাও, কোনো কোনো মশলা আছে আমাকে জিজ্ঞেস করা হবে, কয়েকদিন উত্তর দিই না, মশলা কিন্তু আমার জানা আছে, কারণ এখন তো আগের মতো না যে রেকর্ড রেকর্ড নাই, খালাস এখন প্রত্যেকটা কথাই আবার রেকর্ড হলে এটা এখানে থাকে না, সব জায়গায় চলে যায়, বুঝতে পারছেন? খুব কেয়ারফুল হয়ে বক্তব্য রাখতে হয়, তবুও তো মানুষের যদি ভুল হবেই, আমি এরকম বলি না আমার থেকে ভুল হয় না, যে বলবে ভুল হয় না সে কোনটা, ভুল হয় না যার, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের থেকে ভুল হতে পারে, যাই হোক আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি ক্ষেত্রে মানুষ হাসদ রাখতে পারে, অর্থাৎ আবেগ রাখতে পারে যে এটা আমিও করব। একটা, ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক সম্পদ দিলেন, মাল দিলেন, ধন দিলেন, আর সে হক পথে ব্যয় করে, সদকা খয়রাত ইত্যাদি, হ্যাঁ তো তুমি তাকে দেখলে তুমি বলে আমি ওটা করব, হ্যাঁ এটা জায়েজ। আর আরেকজন দিন শিখেছে, ইলম শিখেছে, আর মানুষকে সে ইলম শিখায়, আর সে অনুযায়ী ফয়সলা করে, তো আপনি দেখলেন, আপনি বলে আমিও শিখবো আর আমিও এরকম করবো, এটা জায়েজ, বলেন আলহামদুলিল্লাহ। তো এই দুই হাদিস এখানে আজকে পেশ করলাম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এরই অনুযায়ী আমল করার তৌফিক দান, প্রচার করার তৌফিক দান। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদের নিয়ত খারিজ করো, তুমি আমাদের নিয়ত খারিজ করো। আল্লাহ আমাদের এলমি কার্যক্রম যেগুলো গুলিকে তুমি কবুল মঞ্জুর করো, আল্লাহ আমাদের ভুলগুলো তুমি ক্ষমা করে দাও, তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করো, আল্লাহ আমাদের মা বাবাদেরকে মাফ করো, আল্লাহ মা বাবাদেরকে মাফ করো, আল্লাহ মা বাবাদেরকে মাফ করো, আল্লাহ আমাদের উস্তাদদেরকে মাফ করো, আল্লাহ ছাত্রদেরকে মাফ করো, আল্লাহ নিকটাত্মীয় দূরাত্মীয় সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ সারা দুনিয়ার মুসলমান যারা আগে এসেছেন পরে আসবেন বা এসছেন সবাইকে তুমি মাফ করো। ইয়া আরব তুমি আমাদেরকে তোমার দিনের জন্য কবুল মঞ্জুর, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত, আবার আযাব থেকে নাজাত। আল্লাহ তুমি আমাদের সকলকে ভাই ভাই হয়ে চলার তৌফিক দাও, আল্লাহ আমাদের অন্তরকে তুমি পাক করে নাও, আল্লাহ আমাদের অন্তরকে পাক করে দাও, আমাদের অন্তরকে হিংসা থেকে, বিদ্বেষ থেকে, কিনা থেকে, বোধ আদাবত থেকে, আল্লাহ আমাদের অন্তরকে পাক করো, আল্লাহ কিবির থেকে, অহংকার থেকে, আনানি নিয়ত থেকে, শির থেকে আল্লাহ আমাদের অন্তরকে পাক করো। আল্লাহুম্মা তাহির কুলুবানা মিনান নিফাক, ওয়া আ'মালানা মিনাল রিয়া, ওয়া আলসিনাতানা মিনাল কাযিব, ওয়া আ'ইউনানা মিনাল খিয়ান, ফা ইন্নাকা তা'লামু খায়নাতাল আ'ইউন ওয়া মা তুখফি সুদূর। আল্লাহ তুমি আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, বেশি বেশি করে কামাই করার তৌফিক দাও। আল্লাহ আমাদের বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে হালালের উপর চলার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার সৃষ্টি থেকে অমুকাপেক্ষী বানাও, আল্লাহ একমাত্র তোমার মুকাপেক্ষী হয়ে আমাদেরকে চলার তৌফিক দাও। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা হফযনা ওয়া হফযা বিলাদানা ওয়া হফযা বিলাদাল হারামাইন আশ-শারীফাইন ওয়া হফযা সাইরা বিলাদিল মুসলিমিনা মিন কুল্লি সুউইন ওয়া মাকরুহ। اللهم وحد صفوف المسلمين، اللهم وفقهم لهداك، اللهم ألف بين قلوبهم وأصلح ذات بينهم واجعلهم هداة مهتدين يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.